আবার কেউ অলরাউন্ডার। ও জীবনের খেলা যে সীমিত ওভারে, তুমি আমি ব্যাটসম্যান সকলে প্লেয়ার, কেউ বা বোলার কেউ ফিল্ডার, উইকেট কিপার কেউ অলরাউন্ডার। জীবনের মাঠ বড়ই অসমান, হঠাৎ গড়ানো বল লাফাবে, সাবধানে ফিল্ড করো ফিল্ডসম্যান, কখন যে নাক বুক ফাটাবে। সময়ের পিচও বড়ই অসমান, হেলমেট গার্ড করে করো ব্যাট, সাবধানে ব্যাট করো ব্যাটসম্যান, দেখে শুনে ব্যাক ফুটে মারো কাট। কেউ বা বোলার কেউ ফিল্ডার, উইকেট কিপার কেউ অলরাউন্ডার। ও জীবনের খেলা যে সীমিত ওভারে, তুমি আমি ব্যাটসম্যান সকলে প্লেয়ার, কেউ বা বোলার কেউ ফিল্ডার, উইকেট কিপার কেউ অলরাউন্ডার। ঘিরে আছে ফিল্ডার্স, তুলেছ কি ক্যাচ তুমি মরেছ, দেখে শুনে গুগলি কে সামলাও, ফ্লাইট বুঝে খেলো নয় ঠকেছ, লেন্থ বুঝে বল করো ও বোলার, লুজ বল দিলে মার খেছ, ঠিক করে ফিল্ড করো ফিল্ডার, খেলেছ কি ক্যাচ ম্যাচ হেরেছ। কেউ বা বোলার কেউ ফিল্ডার, উইকেট কিপার কেউ অলরাউন্ডার। ও জীবনের খেলা যে সীমিত ওভারে, তুমি আমি ব্যাটসম্যান সকলে প্লেয়ার, কেউ বা বোলার কেউ ফিল্ডার, উইকেট কিপার কেউ অলরাউন্ডার। ঝুলি সে তো স্কোরব, তুলে নাও কত রান কুড়াবে, যত পারো মারো ফোর সিক্সার, একদিন শেষ বল ফুরাবে। হার জিত বলে দেবে স্কোরব, সব শেষে নিজেকেও হারাবে, শুন বা সেঞ্চুরি যাই হোক প্যাভিলিয়নে পা।